created with free version for non-commercial use. Chalo priya prem bagane tobo sange prem khelibo chalo priya prem bagane tobo sange prem khelibo সঙ্গে প্রেম খেলিব চল প্রিয় প্রেম বাগানে তব সঙ্গে প্রেম খেলিব সিংহাসনে বসাইব বুকে বুকে মিশাইব সিংহাসনে বসাইব বুকে বুকে মিশাইব দুইজনে প্রেম ডরে দুইজনে প্রেম ডরে প্রেমে মিশে এক হব জল প্রিয়া প্রেম বাগানে তব সঙ্গে প্রেম খেলিব জল প্রিয় প্রেম বাগানে তব সঙ্গে প্রেম খেলিব সোপা তাল আধি ত্রিভুবনে এক রব চল প্রিয় প্রেম বাগানে তব সঙ্গে প্রেম খেলিব তব প্রিয় প্রেম বাগানে তব সঙ্গে প্রেম খেলিব ফুলের মধু ভাব চল প্রিয় প্রেম বাগানে তব সঙ্গে প্রেম খেলিব চল প্রিয় প্রেম বাগানে তব সঙ্গে প্রেম খেলিব। correctly. সঙ্গে প্রেম খেলিব জল প্রিয় প্রেম বাগানে তব সঙ্গে প্রেম খেলিব আরে প্রেম রঙে রঙবি সাইয়ে প্রেম রঙে রঙবি সাইয়ে কুঞ্জ বনে রং খেলিব জল প্রিয় প্রেম বাগানে তব সঙ্গে প্রেম খেলিব জল প্রিয় প্রেম সঙ্গে প্রেম খেলিব জল প্রিয় প্রেম বাগানে তব সঙ্গে প্রেম খেলিব Created with free version for non-commercial use.